ভালোবাসা পেলো না, চয়ে পড়ি নই হলো না, জীবন খোঁজি দুটি চোখ মুছে আঁধারেতে, হারিয়ে গেলে পাশে থাকলে না, জীবন খোঁজে দুটি চোখ মুছে আঁধারেতে, হারিয়ে গেলে পাশে থাকলে না, ভালো লাগা ভালোবাসা পেল না, পরিচয়ে পরিণয় হলো না, ভালো লাগা ভালোবাসা পেল না, পরিচয়ে পরি